الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال سبحانه: وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. সংক্ষিপ্ত করে এই দর্শের আলোচ্য বিষয় হচ্ছে হক কবুলের পথে বাধা। কি কি কারণে মানুষ হক কবুল করতে চায় না বা কবুল করে না, সেসব কারণ সমূহের কয়েকটি কারণ এখানে আলোচনা করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। প্রথম নম্বর হচ্ছে কিবর, তাকাব্বুর, নিজেকে বড় মনে করা। নিজেকে বড় মনে করার কারণে ইবলিস নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে। তাহলে সর্বপ্রথম মুতাকাব্বির হচ্ছে শয়তান। ইবলিস মানে কে? আল্লাহ বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আমি যখন বললাম ফেরেশতাদেরকে তোমরা সকলে আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলেন কিন্তু ইবলিস করল না। অতএব বোঝা গেল এই নির্দেশের মধ্যে ইবলিসও সামিল ছিল, কিন্তু সে এই নির্দেশ পালন করেনি। আবা ওয়াস্তাকবার, আল্লাহর নির্দেশ অমান্য করলো আর নিজেকে বড় মনে করলো, এটাকে বলা হয় কিবির, তাকাব্বুর। সে বলল আমি এই যে আদম এর থেকে আমি ভালো, আপনি ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, অতএব আমি হলাম আলো আর সে হচ্ছে অন্ধকার, তাই আমার ইজ্জত বেশি। অতএব যেহেতু আমার ইজ্জত বেশি তাই আমি তাকে সেজদা করতে পারি না। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যুক্তি পেশ করে সে আল্লাহর নির্দেশ পালন করল না। অতএব আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য যে সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল সে কে বলেন ইবলিস, শয়তান। তাই অনেকে দেখবেন বলে যুক্তির মাধ্যমে এরকম করে আছে কিনা মানুষ, আপনারা নিজেরাই মনে করুন, আর কিছু বলবো না। কোরআন এবং সুন্নাহর বিপরীত, আল্লাহর নির্দেশের বিপরীত যদি কোন যুক্তি হয় তাহলে এই যুক্তি কখনো আমরা পালন করতে পারি না, কোন মুসলিম পালন করতে পারে না। আপনারা একমত? যদি আপনারা একমত হন তাহলে আপনাদের সম্পর্ক হচ্ছে আদম আলাইহিস সালাম, আপনাদের সম্পর্ক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সম্পর্ক হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে। যে যখন আল্লাহর নির্দেশ চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসবে, তখন আর কোন যুক্তি চলে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধান পালন করার তৌফিক দাও, আমিন। আরেকটা হচ্ছে হাসাদ, হিংসা। হিংসা, এই হিংসার কারণে ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আনেনি। আম ইয়াহসুদুনা নাস আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি ফাকাদ আতিনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতিনাহুম মুলকান আযীমা। আল্লাহ বলেন এই সব ইহুদিরা, এই সব তথাকথিত কিতাবীরা, তারা হিংসা করছে কি? ওদের সাথে যাদেরকে আল্লাহ পাক তার নিজ পক্ষ থেকে ফজল আর অনুগ্রহ দান করেছেন। তাই কাউকে যদি আল্লাহ কিছু দেয় তার সাথে হিংসা পোষণ করতে নাই, আপনি তার সাথে হিংসা করবেন না, বরং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে দান করো, আর ওকে যা দিয়েছ আল্লাহ তার মধ্যে আরো বরকত দাও। কিন্তু আমরা ধৈর্য দান করতে পারি না, এই হাসদের মাত্রা হিংসার মাত্রা আমাদের মধ্যে অনেক বেশি, আর এটা এসেছে ওই ইহুদি নাসারাদের থেকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তীদের একটা রোগ তোমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে, সংক্রমিত হয়েছে, ওই রোগ হচ্ছে হিংসা। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিংসা হচ্ছে মুন্ডনকারী, অর্থাৎ দিন মুন্ডনকারী, চুল মুন্ডনকারী। এই জন্য ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক নবী জানা সত্ত্বেও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেনি। এই জন্য দেখা যায় উপস্থিত সময় অনেক মানুষ আছে এই হিংসা বিদ্বেষের কারণে দেখলো একটা মানুষ এগিয়ে গেছে হকের প্রতি, তার কথা মানবে না, একমাত্র হিংসা। তো আমরা কি এরকম হব? হিংসা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে, মনকে ফ্রেশ করতে হবে, আরো বলে আলমিনের দরবারে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাদের মনকে ফ্রেশ করে দাও, আল্লাহ তুমি আমাদের মনকে ফ্রেশ করে দাও, পরিষ্কার করে দাও, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করো, কালিমা মুক্ত করো। এই গেল দুটি কারণ। আরেকটি কারণ হক কবুল না করো, বাপদাদাদের অনুসরণ, অন্ধানুসরণ। মক্কার মুশরিকরা এ যাবৎ অনেক মানুষের এই মূল রয়েছে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছে তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে না, যে পথে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সেই পথে আমরা চলো। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকে এখনো আছে যখন বলা হয় এটা সুন্নত না, যদি বলা হয় এটা বিদআত, যদি বলা হয় এর পক্ষে কোনো দলিল নেই, সে বলবে তোমার দলিল দলিল আমরা মানি না, যে পথে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সেই পথে চলো। অনেকে এরকম বলে কিনা? এই দলিলটা এটা কার দলিল? মুশরিকদের দলিল। এই দলিল কার দলিল? ইহুদিদের দলিল। এই দলিল কার দলিল? নাসারাদের দলিল। এই দলিল কার দলিল? মুনাফিকদের দলিল। এই দলিল কার দলিল? বিতর্কীদের দলিল। আর মুসলমানদের দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ। কি বলেন না? বলেন তো সবাই, আমাদের দলিল কি? আল্লাহর পক্ষ থেকে কি আছে? কিতাবুল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কি আছে? সুন্নাহ। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই আমল করি তাহলে কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও। আরেকটা হচ্ছে ইহুদি নাসারা পাদ্রী, এইসব ওসুদ আলিমরা অনেক মানুষকে বিপদ করে, বিপদগামী করেছে। এখন অনেক বেদাতি আর মুশরিক পর্যায়ের আলিম রয়েছে যাদের কণ্ঠস্বর হচ্ছে সুললিত, যাদের কণ্ঠ খুব ভালো, কিচ্ছা কাহিনী অনেক অরকম সুসজ্জিত করে মানুষের সামনে পেশ করে, মানুষ মনে করে সেই হচ্ছে একমাত্র বড় আলেম। এরকম আছে কিনা পৃথিবীতে? কারণ সাধারণ জনগণ বুঝে না, সাধারণ জনগণ মনে করে ইনি হচ্ছেন বড় আলেম, যেহেতু তার কণ্ঠ এরকম হেলিয়ে ঝুলিয়ে কথা বলে, হ্যাঁ এরকম বিতর্ক পেশ করে, মানুষেরা মনে করে তার মনে তার মতো বড় আলেম আর কি হতে পারে। আবার অনেকে গানের সুরে কথা বলে। আমি আপনাদেরকে বলি যে সব লোকজন ওখানে গানের সুরে কথা বলে, কথিত যুক্তি পেশ করে, ইচ্ছে করলে আমরাও পারি, পারি কিনা? আপনারা কি বলেন? আমি কি এমনি চলে আসছি সৌদির লোক নাকি? আমি তো বাংলাদেশি, আমরাও পারি এরকম করতে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তাই আমরা ওদের মতো যুক্তি পেশ না করে কোরআন এবং সুন্নাহকে পেশ করার চেষ্টা করি। আমি বলি না আমাদের থেকে ভুল হয় না, আমাদের থেকে ভুল হতে পারে আমরা বিশ্বাস করি, কিন্তু যদি ভুল হয় আমি জানতে পারি তাহলে আমি ওই ভুল পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আদর্শ। আমরা বাবদায়াদের দোহাই দিই না, অমুক পীরের দোহাই দিব না, অমুক আলিমের দোহাই দিব না, আমাদের আগে সবার আগে হচ্ছে কোরআন আর সুন্নাহ। তাই তো দেখা যায় আইমা ইকরাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যেসব উলামায়ে কেরাম চলে গেছেন, যেসব আইমা ইকরাম চলে গেছেন, সবার একই কথা ছিল, ইদা সহহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, যদি হাদিস সহিহ হয় ওইটাই হচ্ছে আমার মত। জি, তাহলে আমাদের মতব কোনটা বলেন? আমার যেসব আলোচনা হয় বিভিন্ন জায়গায় আমার মমন মামুন আগে বলে গেছেন, তারপর আরো ভাইয়ারা সবাই বলে গেছেন, এইসব অনুষ্ঠানে আপনারা আসবেন ইনশা আল্লাহ, সাপ্তাহিক ক্লাসগুলিতে এসে অংশগ্রহণ করবেন, ইলিম তাজা হবে ইনশা আল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, তাই আমি আমার পক্ষ থেকে, ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, আমার ছাত্রবাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে জেজাই খেয়ে দান করুন। এবারে আমরা সবাই হারি শেষ, যেহেতু আমাদের মেহমান যারা আমাদের সাথে হয়ে গেছেন হয়তো 5 বছর আগে 10 বছর আগে এরকম আছেন কিনা, হ্যাঁ 10 বছর আগে টিকে গেছেন, একটু হাত তুলে দিই। 12 বছর আগে আছে কি? 12 বছর, 9 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর, এই বছর, এই বছর যারা হজ করেছেন হাত তুলে। আচ্ছা, যারা হজ করেননি এ যাবত হাত তুলেন তো, যারা হজ করি ইয়ারব তুমি এদেরকে তৌফিক দাও হজ করার। আবু সালেহ বলবেন আল্লাহ তাকে জেজাইয়ের দান করুন, তিনি আমাদের সাথে সবসময়, মনে করুন তিনি বাংলাদেশ না হলে আমাদের এত বছর যারা কিছু হজের পুরো করতে পারছে, তাই না? রাতে আবু সালেহ কিছু কথা বলবেন, অল্প তো তারপরে আমার মামুন বলছে এগুলো একটু বলে দিতে আর কি, আমাদের যেসব কার্যক্রম হচ্ছে দর্শের ওগুলো বলে দিব। 4 জায়গায় দর্শের কোরআন শিক্ষার, কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে, সাহাইয়ে যাওয়া মুশকিল, এখানে অনেকেই জানে, হয়তো নতুন কিছু থাকতে পারে নাও জানি, সাহাইয়ে যাওয়া মুশকিল বলতে ওই যে পুরাতন জামা মসজিদ ভিতর বিশিষ্ট সবজি মার্কেটের সাথে, এই জায়গায় আমি প্রতিদিন আসি শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত, দর্শ কোরআন এটা নিয়মিত চলছে অনেক উৎসব থেকে, আল্লাহ কবুল করুন। আমাদের ভাই মামুন এবং মালিক সৌদ মসজিদে প্রত্যেক দিন জোহর করে দর্শ কোরআন পেশ করে থাকে, তার কিছু ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ, আছে কিনা? আচ্ছা ভাই সরফ, এই সরফ ভাই সে দর্শ পেশ করে মেইন সেন্টার দর্শ কোরআন 8:30 থেকে আসে, আর তার সাথে আপাতত সহযোগী বলা যায় হাফিজ ইব্রাহিমকে, হাফিজ ইব্রাহিমের হালকা ছিল দুইটা আপনারা জানেন ছবি, আপাতত তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ কষ্ট করে ছাত্রদেরকে নিয়ে আসে, আবার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়া এরা হচ্ছেন মাশাআল্লাহ কর্মতৎপর। আমি চাই শুধু এরা কর্মতৎপর হবে কেন, আপনারা যারা পিছনে আছেন সবাই ইনশাআল্লাহ কর্মতৎপর হবে। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি এই হুনাইজা শহর তথা সারা সৌদি আরবে যে যেখানে আছে সবার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান। আরেকটা দশ, আমরা নতুন, আমি নতুন যাচ্ছি, এর আগে আমার আপনি নতুন পেয়ে যাতেন, তখন যাচ্ছেন না, তো আমি এখানে নিজেকে যাচ্ছি বলদিয়া ওই ফাহাদ বিলার বলদিয়ার মসজিদে। ওরা জানে সপ্তাহে তিন দিন আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে যারা এসেছেন আপনার আমার অংশগ্রহণ করুন, অল্প অল্প যারা কায়দা করতে পারে না, হয়তো আমার সাথে যারা মনন আবাহ যারা প্রমাণ করে ওরা পড়াবে, খুশি দেখি সময়টা বের করে। আর আমরা হচ্ছি বাঙালি বাংলাদেশি, তাই না, অথবা বাঙালি বাংলা ভাষাভাষী, আমরা এটা বাংলা বুঝি ভালো, কেন উর্দু সাথে যাবো? যদি মনে মনে এমন জায়গায় আছে যেখানে নাই ব্যবস্থাপনা, সেখানে আরেক ব্যাপার, তাই আছে আছেন আমাদের ব্যবস্থা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যেসব ছেলেরা বর্তমানে আমার কাছে পড়ছে ভবিষ্যতে তারা মধ্যে রিস করবে ইনশাআল্লাহ। সর্বত্র আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা সর্বত্র দর্শক করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একজন দুইজন এখন অনেক রয়েছে মানুষ। এরপরে সোনাইয়া সেন্টারে সাধারণ আলোচনা দর্শ সোমবার এখানে নিয়মিত দর্শক করার তথা আম দর্শ সাধারণ দর্শ প্রতি সোমবারে আজকের মতো যেভাবে আপনারা এসেছেন। আর আজকের মতো তো এতটুকু তো সময় হয় না, এটা প্রয়োজন কোন সময় সত্তর জন, আশি জন, নব্বই জন, একশো জন, এরকম প্রায় আমরা চেষ্টা করব। আপনারা আজকে যে যেখান থেকে এসেছেন যদি আপনারা বলেন আমরা যেতে চাই প্রতি সোমবারে, হ্যাঁ আমরা হয়তো তার গাড়ির ব্যবস্থা করার জন্য সেন্টার কর্তৃপক্ষকে বলতে পারি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, আমাদেরকে বলবেন বৃহস্পতিবার মেইন সেন্টারে, ওখানে নয়টা ত্রিশ থেকে আপাতত সে লিখেছে নয়টা ত্রিশ থেকে দশটা ত্রিশ পর্যন্ত রয়েছে বিভিন্ন দোয়া শিক্ষার ব্যবস্থা ইত্যাদি আছে, সলাতের তরিকা ইত্যাদি, আমার মামুন পড়ায়, তারপরে আব্দুল শহীদ ভাই পড়ায়, সরব পড়ায়, হাবিব ইব্রাহিম পড়ান, বুঝতে পারছেন তো, আলহামদুলিল্লাহ। আরো ছাত্ররা সবাই কোন কখনো কখনো একসাথে মিলে সবাইকে দর্শনের ব্যবস্থা, তো অনেক ছাত্র একসাথে মিলে গ্রুপ গ্রুপ করে পড়ায়। এই সেন্টার যারা সেন্টারের আশপাশে আছেন মেইন সেন্টার শহরের আশপাশে, আপনাদেরকে এই সেন্টার সেন্টারে এই দর্শে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কবুল করলেন? আর সময়ে যারা আছেন আপনাদেরকে সেন্টার এখানে তথা মেইন সেন্টারে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কবুল করলেন? আচ্ছা, এবারে হচ্ছে দশটা ত্রিশ, এগারোটা পঁয়ত্রিশ, কি বললো বুঝতে পারবে না ওইটা, আমি তো এরপরে দশটি বিষয় বলছি। শুক্রবার বাদ জুম্মা একটা থেকে দুইটা পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, খাবার মাশাআল্লাহ সবই আছে শুক্রবার ওই মেইন সেন্টার দর্শক করা হয়। আর এখন বৃহস্পতিবার শুক্রবার দুই দর্শ নিয়মিত আমার আলোচনা রেকর্ড হচ্ছে আর ইউটিউবে যাচ্ছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তাই না। আমি আপনাদের কাছে আবদার রাখবো আপনারা আমার দর্শগুলি চালু রাখবেন, ইউটিউবে দেখবেন, তাহলে আমাদের মান বাড়বে, বুঝতে পারছেন। একটা কথা, যেসব ছাত্ররা আছে ইন্টারনেটে চালু খুলে ওয়াই আর ফেসবুক যে আগে বলা গেল সব তার কাছ থেকে নিয়ে যাবেন, যে যেখানে আছে ইন্টারনেট ব্যবহার করো, ফেসবুকটা একটু ব্যবহার করে বাংলায় পারবেন তো ইনশাআল্লাহ। কেন বলছো তা আমি নিশ্চয়ই নষ্ট করব, আমাদের সেন্টার যেহেতু এখানে আমাদের ইজ্জত করা ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এমনি ভাবে বিভিন্ন ভিড়ায় আমাদের দর্শ হয় প্রতি শুক্রবারে। আপনি যদি বলেন আমার কাছে আসুন আমি আপনার কাছে যাব, আমি যাতে না পারি, হ্যাঁ মৌজুদ ছাত্ররা যারা আছে মাশাআল্লাহ দায়ী করা যাবে, পরবর্তীতে আপনিও দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হলো সেন্টারের কার্যক্রম, আর কিছু বলবেন? এবারে আমার আলোচনা শেষ, এবারে কিছু নসিহত পেশ করবেন। বলছি এছাড়াও আলিম উলামাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিতাবে দর্শ, এটা ঠিকই, যারা একটু আলিম যদি হন ওরা কিতাব দেখে পড়বে, আরবি ভাষা যারা জানেন আপনারা আসবেন। মানুষের কাছে হয়তো অনেকে আছে যেমন বাংলাদেশে পড়ছে আলিম পর্যন্ত, হদের পর্যন্ত, গামিম পর্যন্ত এখানে বসে আছে আর নেই, ঠিক না, তো এদেরকে বলবেন, অথবা কমি ভাষা যদি পড়ে দেওয়া হাজির পর্যন্ত, টাইটেল ক্লাস পর্যন্ত, মুক্তসর পর্যন্ত, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ দর্শক প্রতি রবিবার কোরআনের তাফসীর আর কিতাব হাদিসের কিতাব রয়েছে বুলুগুল মরাম থেকে আমরা দশ নেই, এতে অংশগ্রহণ করবেন। প্রতি মঙ্গলবার 10টা থেকে 11টা পর্যন্ত রয়েছে মুখতাসার সহিহ মুসলিম, সহিহ মুসলিম মুখস্থ করছেন তর্জমা সহ আলহামদুলিল্লাহ, যারা সোনাইয়ার আশপাশে আছেন আপনারা এখানে আসতে পারেন। এমনি ভাবে এই দূরদর্শন মঙ্গলবার আর বুধবারে আরবি শিক্ষা কোর্সের জন্য আমরা পরবর্তীতে মনে করি এখন থেকে শুরু হয়ে গেছে, কারণ আপনি যদি আরবি হাদিস আরবি থেকে পড়েন সরাসরি আরবির কোনগা তাহলে আরবি শেখা হবে কিনা, তাই এইসব দর্শে অংশগ্রহণ করুন। এছাড়া ইনশা আল্লাহ পরবর্তীতে খুব সহজ পদ্ধতিতে আরবি শেখানোর ব্যবস্থাও আমরা করবো। এখন আপনাদের সামনে আমাদের আমাদের ভাই আবু সালেহ দশ নসিহত পেশ করবেন, তারপরে আমাদের ইয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আল-আন ইয়াকদিমু ইলাইনা بعض الكلمات التوجيهية أخونا الكريم المحترم الأستاذ خالد الفنيح سلمه الله فليتفضل مشكورا. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بداية الليلة أحب أهنئكم على هذا الحضور الطيب ما شاء الله، أحمد الله وأشكره على هذا النعمة. أنتم الآن في مجلس ذكر تسجل لكم الحسنات وغيركم تسجل له السيئات. المنطقة الصناعية هذه شو انظروا كم فيها من موجود من الناس، في مسلمون محروم من هذا الشيء، الآن تلقاهم عند الدشوش يرسمون أو يلعبون الورق وضائع أوقاتهم كثير منهم إلا من رحم الله. وأنتم للحمد في هذا الذكر تسجل لكم حسنات، هذه نعمة. তিনি বলছেন প্রথমে আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই সেন্টার মিলনায়তনে আপনারা আজকে বিপুল পরিমাণ বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী এখানে জড়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফজল আর নিয়ামত আমাদের উপর, তাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এখানে এসেছেন দিকে মজলিসে, আপনারা সবাই সওয়াবের ভাগে হচ্ছে, অনেকে আছে বাইরে এই সোনাইয়া কত ঢুকেছে, হয়তো অনেক ডিশ নিয়ে বসে আছেন, আমার নেট নিয়ে বসে আছে, ওদের আমার নামায় লিখা হচ্ছে, যদি গলত হয় তাহলে গুনা লিখা হচ্ছে, আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমল নামায় লেখি লেখা হচ্ছে বলি আলহামদুলিল্লাহ। اذا احب انا سعيد جدا اليوم في وجودكم استراحه معكم لانني انا اني سررت عندما قال لي اخي زميلي الشيخ رشيد ان هذا الحضور واني اتي بصفتي انا يعني مشرف على الحج بالنسبه للاخوان البنغلاديشيين، فانا والله سعيد جدا لأن ألتقي بكم وبإخوان الحجاج، ولنحث إخوان أن يحجوا إن شاء الله حج السنة هذه إن شاء الله إن شاء الله. বলছেন আমি আপনাদের এই মুখমণ্ডল দেখে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে আমার নামে বললেন, আমি তাকে আহ্বান করেছি এজন্য যেহেতু তিনি বাংলা বিভাগের দায়িত্বশীল থাকেন প্রতি বছর হচ্ছে, তাই তিনি এসেছেন, কথা শুনে খুব ভালো লাগলো, দাওয়াত শুনে এসেছেন, এসে আপনাদের এই মুখমণ্ডল এত সুন্দর মাশা আল্লাহ তিনি আরো খুশি হয়েছেন। যারা হজ করেননি তারাও হজ করেন, আল্লাহ তৌফিক দিবেন। فأقول للحبة هنيئا للإخوان الذين حجوا العام والأعوام السابقة نقول نسأل الله سبحانه وتعالى أن يكون حجكم حجا مبرورا وسعيكم سعيا مشكورا. فأنتم تعلمون فضل الحج. الحج المبرور قال عليه الصلاة والسلام ليس له جزاء إلا الجنة. وقال عليه الصلاة والسلام من حج ولم يرفث ولم يفسق رجع سمعته. فهنيئا الإخوان الذين حجوا في العام السابقة. أسأل الله سبحانه وتعالى تقبل منهم. آمين. ممكن ترى أجيب حج كرتن. ترى أني فضيلة مرجدة بيت. যদি কোনো ব্যক্তি হজ সম্পাদন করে আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সেই হাদিসে এসেছে এই হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু নয়। আপনাদের জন্য সুসংবাদ যারা পূর্বে হজ করেছেন। অন্য রেওয়ায়েতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল অশ্লীল কাজ বা অশালীন কোনো কাজ করল না, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে। তাই আপনাদের জন্য সকলের জন্য মুবারকবাদ অভিনন্দন। فأقول أيها الأحبة الذي يتم الحج هذه نعمة من الله سبحانه وتعالى، فحاولوا أن تستمروا على الطاعة، فمن يصلح ما بقي يغفر الله لما مضى، فمن كان على استقامة ومستقيم فليحمد الله سبحانه وتعالى ويستمر، ومن كان غير ذلك قد ضعف ورجع إلى الذنوب فليستغفر الله ويعد توبة من اليوم. বলছেন আমরা তো হজ করেছি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সুসংবাদ পেয়েছি সে অনুযায়ী আমরা নিষ্পাপ ছিলাম, তাই না? বিশ্বাস করতে হবে তো। এবারে হয়তো কেউ আবার ওই গুনাহের দিকে ফিরে গেছে। বলছি শুনেন, আপনারা আপনারা ওই পাপ কাজ থেকে আবার ফিরে আসুন, নিজের সংশোধন করুন, তাহলে রব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর যারা হজ করার পরে নিয়মিত ইবাদত সম্পাদন করে যাচ্ছেন, হজের উপর প্রতিষ্ঠিত আছেন, তাদের উচিত তারা বেশি করে আল্লাহ প্রশংসা বর্ণনা করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া হাবিবা কুল মুন ইয়াসআ ইলা জান্নাহ ফাকুল আখবার লাযী লাম ইয়াহজ্জু মিন আল আন ইয়ামুন আল হজ্জ ইনশাআল্লাহ ইয়ামুন বি কালবি মিন হাযিহি লাইলা আন্নাহু সাফা ইয়াহজ্জু হাযা আল আম ইযা তায়াসসারা লাহ হাতা ইউকতাব লাহ হাতা ওয়া লাম ইয়াহজ্জু. إذا كان يريد الجنة فليعزم من الآن، الآن الآن، أنه إن شاء الله سوف يحج إذا تيسر له. قلت إن ترى حج كرمي أبراي حج كي حج دائر نيت كرم الله أبنا كي حج كرر دو بيك دمين موان تكي قطع بجنن ترى حج كرمي نيت كرم يمان تكي تو بيك ديار مالي كبلا تو بيك ديار مالي كبلا جدي الله أبنا كي شاهد جو كرم تاولي أبنا حج كرمين আর আপনি জান্নাত জান্নাতের পথে অগ্রসর হবেন। আমাদের মধ্যে থেকে কে আছে যে জান্নাত ছাড়া কেউ আছে? সবাই জান্নাত চান, অগ্রসর হন জান্নাতের পথে। ثم إذا أحب إن شاء الله أسأل الله أن تكون إن شاء الله من السعداء. السعادة كلنا نبحث إليها صح؟ كلنا نريد أن يكون سعيدا. ونقول كل من شهد أن لا إله إلا الله وحده لا شريك له هو سعيد إن شاء الله في الدنيا والآخرة. আমরা সবাই ইনশাআল্লাহ সৌভাগ্যবান হতে চাই, তাই না? আসল সৌভাগ্য শুধু দুনিয়ার নয়, আসল সৌভাগ্য হচ্ছে আখেরাত। আমরা দুনিয়া এবং আখেরাতের সৌভাগ্য লাভ করার চেষ্টা করি, এদিকে অগ্রসর হই। আল্লাহ যেন আমাদের সকলকে সৌভাগ্যবান করেন। أشياء كثيرة تقربنا الله سبحانه وتعالى وتدخلنا الجنة يا أخي، أشياء بسيطة جدا، والله أشياء بسيطة. مثلا ناخذ مثال على سبيل المثال، آية الكرسي، تعرفون آية الكرسي؟ هذه آية الكرسي تدخلك الجنة. إذا قرأتها في دبر كل صلاة مكتوبة آية الكرسي، ثم مات المسلم يدخل الجنة. هذا حديث صحيح. বলছেন আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জান্নাত জান্নাত পাওয়ার কাজ কি? এর মধ্যে থেকে একটা যেমন প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি প্রতি ফরজ রাতে আয়াতে কুরসি পাঠ করে তাহলে জান্নাতের পথে জান্নাতে যাওয়ার পথে মৌত ছাড়া আর কোন কিছু তাকে বাধা দিতে পারবে না। যদি কোন ব্যক্তি সকালে বিকালে পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি সকালে আন্তরিক বিশ্বাস সহকারে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা তিনি পড়েন পাঠ করে আর বিকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এরকম তাহলে সকাল আর সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। لذلك يا احب اوصيكم ان تتقوا الله سبحانه وتعالى وان تحرصوا على عمل هذه الاشياء البسيطه اشياء بسيطه تدخلكم الجنه. لا تدعون الاذكار ومحافظه الصلاه اهم شيء، حافظوا عليه في اوقاتها، كرر عود نفسك انك تصلي مع الجماعه وتروح بدري. ايضا سبحان الله 100 مره لا تنسوها، سبحان الله وبحمده 100 مره لا تنسوها، سبحان الله لك 1000 حسنه وتضع عنك 1000 سيئه، سبحان الله وبحمده تغفر ذنوبك لو كانت متزلة البحر. هؤلاء هذول يعني نعمة، ما تستغرق ولا 3 دقائق معك، 5 دقائق بس تغفر ذنوبك متزلة البحر. فأنا ما أحب أن أطول عليكم، فهذه بعض التوجيهات لي ولكم ولتذكار الإنسان يعني نتذكر دائما. وصلى الله سبحانه وتعالى أن يتقبل منا ومنكم صالح الأعمال. বলছেন যেহেতু আপনাদের সময় কমে যেন আমরা ওই সময়ের ভিতরে থাকি নাহলে পরবর্তী আচ্ছা আমি আপনাদেরকে বলি পরবর্তী মাসিক অনুষ্ঠানে যারা আসবেন আমরা যদি বলে আসবেন তো ইনশাআল্লাহ সবাই আসবেন আর এরকম না আরো বেশি করে আসতে হবে ইনশাআল্লাহ। এই উৎসব হওয়াটা আমাদের হচ্ছে প্রাথমিক আমার আমি নিজেও বুঝিনি এতটুকু হবে আপনারাও বুঝেননি বিভিন্ন কোন কোন জায়গায় আমাকে বলা হয়েছে যেমন সাহাদের বেলা এতটুকু হবে বুঝিনি আমরা তাই যদি মনে করেন পরবর্তী 10-এ যখন ঘোষণা দেওয়া হবে লোকজন বেশি হয় আর আমাদেরকে আগে ভাগে জানিয়ে দিবেন এতটুকু আলহামদুলিল্লাহ এই যে অল্প সময়ের ভিতরে 3-4 জন হয়ে ঘোষণা দিয়েছি এতটুকু হয়েছে তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক মাহবুবাত জানাচ্ছি। আচ্ছা আপনি কি বললেন বলছেন আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ ইবাদত যেন নিয়মিত আদায় করি ইনশাআল্লাহ বুঝছেন তাহলে জান্নাত কিরকম হবে ইবাদত নিয়মিত কাটবো না আল্লাহর দিকে রুজু করি সকাল সন্ধ্যার দিকে যেন আদায় করি সুবহানাল্লাহি বিহামদি সকালে বিকালে 100 বার যেন পাঠ করি এমনভাবে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন তাহলে রব্বুল আলামিন তাকে 1000 নেকি দিবেন কিংবা 1000 গুনাহ তার মাফ করবেন সুবহানাল্লাহ এমনিভাবে সুবহানাল্লাহ বিহামদি অর্থাৎ সবসময় যেন আমরা নেক কাজে থাকি আমার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান আমিন। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা সতর্কভাবে আল্লাহ এসেছেন এমনিভাবে যারা আয়োজন করেছে আয়োজনের মধ্যে সঠিক হয়েছে আল্লাহ সবাইকে তুমি নেক বদলা দান আমিন। আল্লাহ আমাকে মাফ করো আমিন। আমার ছাত্রদেরকে মাফ করো আমিন। আমল করার আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আমিন। বাংলাদেশের মুসলমানদের উপর রহম করো, আমিন। আল্লাহ বাংলাদেশকে তুমি সব রকমের ষড়যন্ত্র থেকে, কাফেরদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে তুমি হেফাজত, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, আপনাদেরকে টোকেন দেওয়া হয়েছে, কেউ যাবেন টোকেন? সবাই পাইছেন না? সবাই পেয়েছেন টুকেন? যারা পাননি আপনি কতটা দিন? আমরা এখন আমি প্রথমে যে সমস্ত ভাইরা এই স্বেচ্ছাসেবক হিসেবে নাম ঘোষণা করেছিলাম, আপনারা দয়া করে এই পাশে আমাদের যে খাদ্য রুমটা আছে এবং পানি যারা নিবেন তারা হলেন জিহাদ, নানু, সাজাহান মেডিকেল, আলম মেডিকেল, আপনারা চলে যান এদের সাথে, আপনারা দায়িত্ব আপনার দায়িত্ব পালন করুন। পুরস্কার পেলে আরো আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যেখানে আছেন ওইখানে মাইক ঘুরে আওয়াজ যাবে, পুরস্কার পাওয়ার সাথে সাথে চলে আসবেন। আপনার কোনো কথা বলবেন? কেউ কথা বলবেন না, সবাই আমার পক্ষে আমরা عشان ما هو شيء سهل ستين سنة ما عمره ستون কি আছে এখানে চার বছর এই মুরব্বী কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে কেমন বসেন বসেন আপনি পেয়ে গেছেন লাগতে আপনি পেয়ে গেছেন বয়স কত সব থেকে বেশি এইটা আমার তো বোধ একটু বুঝি আর কি পরবর্তীতে দেখবেন ইনশাআল্লাহ قول أيها الأحبة أن أقول لأخي وزميلي الشيخ رشيد كلكم فائزون إن شاء الله فائزون إن شاء الله بالحسنات إن شاء الله بالحضور هذا الطيب فأحرصوا على مثل هذه اللقاءات جزاكم الله خير تيني مرتين أمرا صباي إن شاء الله شفا الله عزيز صباي كي نيكو قادي جو كوشي كرنا آكي مستير اتنين دیکھتے پر لگ আরে এখানে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ।